সুন্দর একটি পৃথিবী চয়, যেখানে যুদ্ধ সন্ত্রাস নয়। সুন্দর একটি পৃথিবী চয়, যেখানে যুদ্ধ সন্ত্রাস নয়। সুন্দর একটি পৃথিবী চয়, যেখানে যুদ্ধ সন্ত্রাস নয়। মানবতার জন্য মোরা, মানবতার জন্য মোরা শান্তির গঙ্গায়। সুন্দর একটি পৃথিবী চয়, যেখানে যুদ্ধ সন্ত্রাস নয়। সুন্দর একটি পৃথিবী চয়, যেখানে যুদ্ধ সন্ত্রাস নয়। আজ পৃথিবী মানুষের রক্তে ভাসে, রক্ত খে গোরা রক্তের নেশাই নাচে হো। আজ পৃথিবী মানুষের রক্তে ভাসে, রক্ত খে গোরা রক্তের নেশাই নাচে হো। আজ পৃথিবী মানুষের রক্তে ভাসে, রক্ত খে গোরা রক্তের নেশাই নাচে। রক্তের হোলি খেলা বন্ধ করো, রক্তের হোলি খেলা বন্ধ করো, আমাদের আহ্বান জানাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। মানবতার জন্য মোরা, মানবতার শান্তির গঙ্গায়। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারী, জনপদে জনপদে মৃত্যুর হাজারি। বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারী, জনপদে জনপদে মৃত্যুর হাজারি। বঞ্চিত মানুষের আর্তনাদে পৃথিবীর বাতাস ভারী, জনপদে জনপদে মৃত্যুর হাজারি। ক্রুজ মিসাইল অ্যাটম বোমার হামলা, সাজানো পৃথিবী বিরান ভূমি হয়ে যায় গো। ক্রুজ মিসাইল অ্যাটম বোমার হামলা, সাজানো পৃথিবী বিরান ভূমি হয়ে যায় গো। ক্রুজ মিসাইল অ্যাটম বোমার হামলা, সাজানো পৃথিবী বিরান ভূমি হয়ে যায়। বারুদের গন্ধ চাই না মোরা, বারুদের গন্ধ চাই না মোরা, বর্ষায় গোলাপের সুবাস চাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। মানবতার জন্য মোরা, মানবতার জন্য মোরা শান্তির গঙ্গায়। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই। সুন্দর একটি পৃথিবী চাই, যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই।